পথে মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, বহুদিন তোমায় দেখি না যে তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়, তার সুর আজ মোরে কাঁদায়। তুমি তো দিয়েছিলে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছো তো ভয় আমার তলে সাদা কালো জীবনের মাঝে রঙিন ছিলে তুমি শুধু, তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছিলাম কত সুর, আজ আমার হাতে শেষে আজ ঘরে তীরে দেখি নেই তুমি যে পাশে, ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে।